অঙ্গদান করা যাবে কিনা। এক মুসলিম ইমাম সাহেব বলে, যিনি একটি মাতলা জানা 60 বছরের নকল এবাদতের চেয়ে উত্তম, কথাটি ঠিক কিনা? অঙ্গ দান করা যায় বলতে প্রথমে বিক্রি করা যায় না, কারণ বিক্রি করা যায় মালিক আপনি মালিকেরা নাই। দান করা যায় আপনি যদি সত্যই হয় দিন দেওয়ার কোন মানুষের জন্য প্রয়োজন হয় যে তার দ্বারা দিনের খেদমত হবে বেঁচে থাকলে। এখন তো মরণ আল্লাহ হাতি, আমাদের চেষ্টা আমরা করতে পারি যে তাকে একটা যদি আমি অঙ্গ দেই তাতে হয়তো সে বেঁচে থাকলে তার দ্বারা বিশাল দিনই কাজ হবে, তাহলে সেক্ষেত্রে ওরা আমরা যায় বলেন। আর যদি অঙ্গ দিলেন এমন ব্যক্তিকে যে গুণা করলো তাহলে তো বাতায় গুণা করলেন, আরো এখানে যায় নেই।